শুধু কাদা প্রেম শুধু কাদা প্রেম যে ব্যথা দেয় তো বলো কে কেন বুঝে না যে থাকি বলো না কি করে যে থাকি বলো না কত লোকে অপমান করে প্রেম যারা করে চোখে জল ঝরে বিনা দোষে কত লোকে অপমান করে কি করে যে বোঝাবো ভালোবাসার কথা সারা জীবন পেয়েছি আমি শুধু ব্যথা প্রেম মানে যন্ত্রণা ও প্রেম মানে যন্ত্রণা প্রেম ছাড়া বাঁচা যায় না কি করে যে থাকি বলো না থাকি বলো না যার কপালে যা থাকে তার সে বেশি হয় না তবু কেন মন আমার দুঃখ ব্যথা সয় না যার কপালে যা থাকে তার সে বেশি হয় না তবু কেন মন আমার দুঃখ ব্যথা সয় না কোথায় প্রেম বেঁধে রাখব নেই গো আমার জানা তবে কি প্রেম মানে শুধুই ছলনা প্রেম মানে যন্ত্রণা ও প্রেম মানে যন্ত্রণা প্রেম ছাড়া বাঁচা যায় না কি করে যে থাকি বলো না যে থাকি বলো না কি করে যে থাকি বলো না কি করে যে থাকি